والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. دعوت পদ্ধতি, দাওয়াত কিভাবে দেবেন এবং দাওয়াতের নানা আইন কানুন আদব নিয়ে আমরা আলোচনা করছিলাম, আজকে তার শেষ আলোচনা। দায়ী যখন দাওয়াত দেবে তখন কঠোরতা বর্জন করতে হবে, সহজতা অবলম্বন করতে হবে। যখন যাকে আপনি দায়ী দাওয়াত দেবেন তার প্রতি নম্রতা এবং ভদ্রতা তো বটেই, নম্রতা ব্যবহার করতে হবে এবং দাওয়াতের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নম্রতা বজায় রাখতে হবে। তাকে কঠোরভাবে কর্কশ ভাষায় দাওয়াত দেওয়া হবে না। উদাহরণস্বরূপ, মানুষকে দাওয়াত দানের কাজে দায়ীকে যে কাজ আরো বেশি সহযোগিতা করবে তা হল সকল কাজকর্মকে সহজ করা এবং কঠোরতা বর্জন করা। কিভাবে? মাদ্রাসাতে যখন কোন নতুন ছাত্র পড়তে আসে, সে ছাত্র স্কুলে পড়ছিল, তার বেশ সুন্দর সুন্দর মস্তানির চুল দেখেছেন, কি কাটিং এর চুল ছেলেরা রাখে। সেই ছেলে স্কুল ছাড়িয়ে তার বাবা নিয়ে এলো মাদ্রাসায়, প্যান্ট শার্ট পরে আছে, এসেই প্রথমেই হুজুরের সঙ্গে সালাম মোসাফা, হ্যাঁ কি নাম তোমার? এই নাম। কি করবে এখানে পড়াশোনা? হুজুর এখানে পড়াশোনা করবে, ঠিক আছে। তো পড়াশোনা তো করবে কিন্তু তোমার তো এরকম চুল আর এরকম প্যান্ট শার্ট চলবে না, এখানে হাঁটু পর্যন্ত লম্বা জামা পরে আসতে হবে, পায়জামা পরতে হবে আর চুল ছোট করতে হবে যেন নখে না ধরা যায়, বুঝতে পারলে? এখানে পড়াশোনা কঠিন, আর খেতে হবে কি জানো, কচু অথবা আলু দিয়ে ভাত খেতে হবে। এখানে একটা ছাত্র যদি স্কুল ছেড়ে নতুন করে মাদ্রাসায় পড়তে এলো তাকে প্রথমেই কি এই শ্রেণীর কথা বলে ঘাবড়ে দেওয়া উচিত? এবারে ঘাবড়ে দেওয়া, এই মানুষটাকে দূরে সরিয়ে দিলেন, ফলে সে আর মাদ্রাসায় পড়তে এলো না। চুল ছোট করা এটা কি জরুরি জিনিস? সবসময় মাথায় টুপি লাগিয়ে থাকতে হবে? আর সে বেচারি এই মাত্র আধুনিক পরিবেশ থেকে এসেছে, আর তাকে যদি এইভাবে জোরাজোরি করা হয়, জোর করে তার ঘাড়ে ইসলামকে এইভাবে চাপিয়ে দেওয়া হয়, আর ইসলামের কিছুই না, টুপি ইসলামের কোন এমন অংশ নয় যে না করলে গোনা হবে, ছোট ছোট চুল রাখা ইসলামের এমন কোন অংশ নয় যে না রাখলে গোনা হবে, সুতরাং আপনি প্রথমেই তাকে এই বলে ঘাবড়ে দিলেন আর আপনি তাকে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দিলেন। এইভাবে বহু জিনিস আছে, বহু আমল এমন আছে যে যুবকদেরকে, মানুষদেরকে, ন মুসলিমদেরকে অথবা অনেক মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। একজন অমুসলিম মুসলমান হবে হুজুরের কাছে, হুজুরের মুসলমান হতে চায়, শোনো মুসলমান তো হবে, মুসলমানই করতে হবে, জানো তো কি বললো আগে, মুসলমানই করতে হবে। মুসলমানই মানে মানে ওই লিঙ্গ তো ছেদ করতে হবে, এই সর্বনাশ, এটি বিশাল ব্যাপার, আমি হুজুর কষ্ট সহ্য করতে পারবো না, সে আর ভয়ে মুসলমানই হলো না, এরকম হয় না? হয় না? মুসলমান হওয়া থেকে, ইসলাম গ্রহণ করা থেকে তাকে দূর করে দিল কি? মুসলমানই করার ভয়, খতনা করার ভয়। হুজুরের এমন উচিত নয়, প্রথম সে ইসলাম গ্রহণ করুক। এক মহিলা সে অভিনেত্রী পর্যায়ে যে ড্যান্স করে বেড়ায়, যে ড্যান্স শো করে বেড়ায়, নাইট শো করে, সে কোন বই পড়ে ইসলামের দিকে হেদায়ত হয়ে ইসলামের দিকে ফিরে আসছে, কিন্তু হুজুর তাকে বলছেন যে তোমাকে বোরকা পড়তে হবে মুসলমান হওয়ার পর, বোরকা পড়তে হবে। হুজুর আমি কিন্তু বোরকা পড়তে পারবো না, কারণ ওই জিনিসটা আমাদের অভ্যেস নেই, আমি কিন্তু ওইটা পারবো না, তাহলে মুসলমান হয়ে লাভ কি? এইভাবে কঠোরতার সাথে তাকে যখন জবাব দিল সে আর মুসলমানই হল না। বারো মন্দ, নিশ্চয়ই এটা মন্দ, কঠোরতা বর্জন করতে হবে। এইভাবে কঠোর করে ইসলামকে কঠোর করে, ঠিক আছে সে মুসলমান হোক, তখন তাকে বোঝাও যে বোরকা পড়তে হয়, যদি বোরকা কেউ নাই পরে মাথায় কাপড় নিয়ে থাকে কিংবা বোরকা না পরেও যদি পর্দা করতে পারে তাহলে কি কাঠার হয়ে যাবে? বোরকা না পরে কি কাঠার হয়ে যাবে? কমসে কম সে মুসলমানটা হোক, কিন্তু তা হওয়ার সুযোগটা হুজুর দিল না, আগে থেকেই কঠোরতার সাথে তাকে রদ করে দিল, ফিরিয়ে দিল। এইভাবে এক যুবক নামাজ শিখতে, নামাজ পড়তে এসেছে, হ্যাঁ নামাজ পড়তে এসেছ, নিয়ত মুখস্থ করেছ, জোহরের নিয়ত শোনা, নিয়ত কাকে বলে হুজুর নামাইতা মুসাল্লিল্লাহ তাআলা কি কি আসলে নিয়ত শোনাও এর নিয়ত শোনাও ওর নিয়ত শোনাও ও বাবা এখন নামাজ শেখার অনেক বাকি সূরা ফাতিহাই শেখা হয়নি তার আগে এর নিয়ত করতে করতে করতে করতে জাতর নামাজের দরকার নেই নামাজ পড়া হলো না এক লোককে আমি নিজে মসজিদে নিয়ে এলাম এসে এসে নামাজ পড়বে তার বাবা সাত গোষ্ঠী নামাজ পড়ে না সে বেচারি স্কুলে পড়তো আমার সাথে আমার ক্লাসমেট নয় নিচের এক ক্লাস নিচে তাকে সঙ্গে করে নিয়ে এলাম মসজিদে যে সে কমসে কম নামাজই হোক তারপরে তার সাত গোষ্ঠী পড়ুক আর না পড়ুক নামাজ যে উজু করছে সে প্রথমে লজ্জা করছিল যে না আমি যাবো না কোনোদিন মসজিদে যাইনি তোমার সাথে যাই মাগরিবের নামাজ আমি তুমি এসো তো আমার সাথে এসো নামাজ পড়া ধরো দেখবে আস্তে আস্তে লজ্জা কেটে যাবে লজ্জা কেন হয় জানেন মানুষে লজ্জা দেয় বলে কেন প্রথমে মসজিদে আসতে লজ্জা লাগে জানেন মানুষে লজ্জা দেয় বলে বাস উজু করতে লেগেছে একজন বলছে হ্যাঁ বাপ নামাজ পড়ে না সাত গোষ্ঠী নামাজ পড়ে না নামাজের বেটা নামাজে হয়ে যাবে নামাজ পড়তে চলেছে দেখ কদিন টিকে দেয় কদিন থাকে দেয় বাস কথা কানে গেল ও বেচারি কোন রকম সেই ওয়াক্তটা নামাজ পড়লো মসজিদে তারপর থেকে আর মসজিদে এলো না কারণ কি বলুন তো শুধুমাত্র এই কঠোরতা অবলম্বনের জন্য আসল মানে উচিত ছিল তাদেরকে আহলান ও সাহলান জানানো স্বাগতম জানিয়ে তাকে মাশাআল্লাহ এসো তোমার বাবা নামাজ পড়ে না বাবা বাবা পড়ুক আর না পড়ুক এসব কথা বলা উল্লেখ করা দরকার কি তাকে খোঁচা দেওয়া দরকার কি আছে তাকে মসজিদে স্বাগতম জানিয়ে কমসে কম তাকে সন্তুষ্ট করা তাকে খুশ করা তাকে উৎসাহিত করা তাকে অনুপ্রাণিত করা যাতে করে বারবার কোথায় হ্যাঁ পাচকতে এসো হুজুর তাকে ইস্তেকবাল করবে যাকে বলে স্বাগতম জানাবে কিন্তু তা না করে তাকে দূরে সরিয়ে দিল এই কাজ কোন দায়ের নয় দায়ের কাজ হলো মানুষকে আকর্ষণ করা বিকর্ষণ করা না দায়ী এমন কোন কাজ করবে না এমন কোন কথা বলবে না যে তার কাছ থেকে লোক দূরে সরে যায় বরং সবসময় চেষ্টা করবে যাতে কাছে আসে আমার সাথে এক লোক যে দেখেছেন আপনারা তার গাড়িতে ঘোরাঘুরি করতাম আমি কোন জায়গাতে বক্তৃতা করতে গেলে তাকে সঙ্গে নিয়ে যেতাম কিন্তু সে লোক ভালো ছিল না লম্বা দাড়ি ছিল কিন্তু সে নোংরা কাজ করত এক ভাই আমাকে বললেন যে হুজুর ওই লোক ভালো না ওই লোক খারাপ আপনি তার সঙ্গে ওঠা বসা করছেন ঘোরাফেরা করছেন লোকের চোখে ঠিক না আমার দেখুন চামার চোর দাগাবাজকে ঠিক করাই হচ্ছে আমাদের কাজ ও যদি আমার কাছে আসে আমার সংস্পর্শে এসে ভালো হয় তাতে আপনাদের ক্ষতি কি আমি যদি আমি জানি যে সে লোক খারাপ লোক সে খারাপ জিনিস দেখে খারাপ জিনিস করে আমি যদি তাকে দূরে সরিয়ে দিই তাকে হেদায়ত করার সময়টা পাবো কোথায় সুতরাং কঠোরতা অবলম্বন করা একটা লোক খারাপ হলেই তাকে দূরে সরে দেওয়া একটা মানুষ বেনামাজি বেনামাজি বলেই তাকে অমানুষ বলে কাফের বলে দূরে ঠেলে দেওয়া উচিত না তাকে কি করা আকর্ষণ করা আকর্ষণের মাধ্যমে একটা আপনার রুমে বা আপনার কাছাকাছি একটা অমুসলিম আছে তাকে অমানুষ বলে জানোয়ার বলে তাকে দূরে ঠেলে দেওয়া উচিত না তাকে উচিত হলো কি তাকে আকর্ষণ করা আপনি ইসলামের দিকে আপনার আখলাক চরিত্র ব্যবহারের মাধ্যমে আপনি নিজের দিকে আকর্ষণ করুন হেদায়তের মালিক কে আপনি আপনার বাবা হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ যাকে চাইবেন হেদায়ত দেবেন আপনার সৌভাগ্য যে আপনার মাধ্যমে তাকে হেদায়ত দেবেন আল্লাহ এটা আপনার সৌভাগ্য সুতরাং আপনি আকর্ষণ করুন আপনি চেষ্টা করুন খবরদার আপনি কোন মানুষকে দূরে ঠেলে দেবেন না এই হলো প্রত্যেক দায়িক কাজ যোগ্যতা ও সম্ভাবনার দিক থেকে মানুষের মধ্যে পার্থক্য থাকতে পারে কেউ সহজে গ্রহণ করে কেউ করে না যেমন এক ব্যক্তি একটি কাজ করতে সক্ষম অন্যজন তা করতে অক্ষম কেউ সক্ষম কেউ অক্ষম তাই প্রত্যেক দায়ী মানুষের সামনে সহজ এবং সরলভাবে দাওয়াত পেশ করা উচিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকের যুগে ইসলাম এক বিরাট পরীক্ষার সম্মুখীন তা হল দায়ীরা প্রত্যেক বিষয়কে কঠোর করতে অভ্যস্ত হয়ে গেছে ইসলামকে পেশ করছে কঠোরভাবে প্রথমেই দেখিয়ে ভয় দেখিয়ে দিচ্ছে যাতে করে সে পালন করতে না পারে এমনকি বুঝায় যে ইসলামের মধ্যে সহজ বলতে কিছুই নেই হ্যাঁ মুসলমান হবে কিংবা ইসলাম হয়েছে তো দেখো এটা করা যাবে না ওইটা করা যাবে না আর তখন সে সেটাকে কষ্ট বোধ করে তাহলে তো মুসলমান হলে তো এসব কিছু করা যাবে না নামাজ করতে শুরু করলে তো এসব কিছুই করা যাবে না বলে কষ্ট বোধ করে আর সেই কষ্ট বোধ করার ফলে ইসলাম থেকে দূরে সরে যায় আরেকটি দিক হলো প্রথমে কোন বিষয়কে প্রাধান্য দেওয়া দরকার কোন বিষয়কে প্রাধান্য দেওয়া দরকার তা দায়ী লক্ষ্য করা উচিত কোনটি ফরজ কোনটি নফল কোনটি হারাম কোনটি মাকরুহ ইত্যাদি কোন কিছুরই ধার ধারে না বহুদায়ী ফলে যেটা ফরজ সেটা বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করে যে বললাম যেটা আসল জিনিস তা বাদ দিয়ে টুপি নিয়ে, দাড়ি নিয়ে, হ্যাঁ চুল নিয়ে টানাটানি করে, সেই নিয়ে বেশি বাড়াবাড়ি করে। একটা লোক প্যান্ট পরে, প্যান্ট কাপ ডান, তার গাটের নিচে কাপড় যায় ঠিকই, কিন্তু সে নামাজই পড়ে না। হ্যাঁ, নামাজ পড়তে চলে এসেছে, গাটের নিচে কাপড় হুঁশ নেই, নামাজ পড়তে চলে এসেছে না, হুঁশ নেই, তোমার হুঁশ নেই, ওর হুঁশ আছে কিন্তু তোমার হুঁশ নেই। তাকে কিভাবে বোঝাতে হবে? একজন নবশিক্ষিত যুবক, সে নামাজ পড়তে এসেছে, প্রথমে তার কাপড়টা দেখো না, প্রথমে তার নামাজটা দেখো। এইভাবে সঠিকভাবে ইসলামের দাওয়াত আপনাকে নিতে হবে, ইসলামের দাওয়াত আপনাকে দিতে হবে, তাছাড়া আপনি কিন্তু অসুবিধা ভোগ করবেন, আপনার দাওয়াত কেউ গ্রহণ করবে না। দেখেন পার্থক্য বোঝা, আপনাদেরকে বলেছিলাম একবার, একটা রোগী সাপে কাটা রোগী, তার পায়খানা হচ্ছে, পাতলা পায়খানা, তার পিঠে একটা ফোড়া আছে, তার রাত্রে তাকে সাপে কেটেছে। এবার আপনি ডাক্তার ডাকবেন রাত্রে বেলায়, রাত্রে ডাক্তার বাসাতে এলো, কোন চিকিৎসাটা আগে করবে? সাপে কাটার চিকিৎসা আগে করবে, না পিঠে ফোড়াটা আগে চিকিৎসা করবে, নাকি তার সর্দি লাগার চিকিৎসা আগে করবে? যদি যদি অভিজ্ঞ ডাক্তার হয় আর সত্যপক্ষে ডাক্তার হয়, তাহলে সে সাপে কাটা বিষ কাটা চিকিৎসা আগে করবে, নাকি বলে না পিঠে ফোড়াটা আগে সারি? তাহলে বোকা ডাক্তার। হ্যাঁ, ভিটামিনে বোকা ডাক্তার বাবু, বোকা, এ তো বোকা ডাক্তার। বোকাদের হবে না, সে নিশ্চয়ই সাপে কাটার চিকিৎসাটা আগে করবে, যাতে করে মানুষটা মারা না যায়, মানুষটা বেঁচে থাকুক, তারপরে কোনো ব্যবস্থা। তেমনি দাঁড়িয়েদের উচিত হলো, যে মানুষের ইমান নেই তার ইমানটাকে আগে নিয়ে এসো, ইমান নেই আর তার উপরে তাকে নামাজ চাপাচ্ছ, তার উপরে তাকে দরুদ শরীফের ফজিলত শিখাচ্ছ, বিসমিল্লাহ শরীফের ফজিলত শিখাচ্ছ, লাভটা কি? তার ইমানটাই নেই, তার জীবনটাই নেই। যে মানুষের জীবন নেই তার অহংকার নিয়ে লাভ কি? যে মানুষ বেঁচে নেই তাকে কাপড় পরিয়ে লাভ কি? মানুষের দায়ী বোঝা উচিত যে এই লোকটার মাঝে যে জিনিসটা আগে জরুরি সেই জিনিসটা আগে তার মধ্যে ভরে দেব, তারপরে অন্য কিছু। একটা লোক মদ খাচ্ছে, বাঁ হাতে মদ খাচ্ছে, বাচ্চা তাকে আপনি কিসে নসিহত করবেন? এই বাম হাতে খেতে হবে না, ডান হাতে খা, কি বলবেন? মদ খাচ্ছে বাম হাতে, আপনি তাকে কি নসিহত করবেন? এই বোকার কথা কাজ, না বাঁ হাতে খেতে হয় না, ডান হাতে খা, তাই বলবেন? হাই হাই, আপনাকে আগে বলা উচিত হবে যে ভাই ডান হাতে খা, তার পায়ে করে খা, তার হাতে করে খা, মদ খাওয়া হারাম, আগে বলতে হবে মদ খাওয়া হারাম। অনেক দায়ীরা এসব বোঝে না, অনেক দায়ী এসব বোঝে না। একটা মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে, হাত বাড়িয়ে বলছে ভাই আমাকে বাঁচাও, একটা পুরুষ মানুষ দেখছেন হাতে তার আঙ্গুলের সোনার আংটি আছে, বুঝলে তোর হাতে সোনার আংটি রয়েছে, হারাম বলা হবে? পানি থেকে তাকে তোলো আগে, তারপরে হারাম হারাম বোঝাও, আগে তাকে বাঁচাতে হবে। এই হলো যে অনেক মানুষ হিকমত বোঝে না, ফলে অনেক সময় বানাতে গিয়ে বিগড়ে দেয়, তৈরি করতে গিয়ে ভেঙে ফেলে, অনেক মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় নিজের কঠোরতার জন্য এবং নিজের হিকমত অবলম্বন না করার জন্য। শেষ পর্যায়ের যেটা আমাদের বলি, যেটা চার নম্বর যেটা ফরজ, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। দায়ীকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ ছাড়া, ধৈর্য ধারণ ছাড়া সে কোনোদিন দাওয়াতের কাজ চালিয়ে যেতে পারবে না। নিজের আত্মাকে কন্ট্রোল করতে হবে, নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, নিজের জীবটাকে কন্ট্রোল করতে হবে, এমন কথা কাউকে বললে হবে না, যার ফলে মানুষ কি হয়ে যায়, মানুষ মনে কষ্ট পায়। প্রত্যেকের জন্য এটা কঠিন অধ্যায়। একজন লোক যখন মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, তখন নিশ্চয়ই সে প্রতিবন্ধকতার সম্মুখীন হবে, এমনকি সৎ কাজের আদেশ মন্দ কাজে নিষেধ করার ব্যক্তি সব থেকে ঘৃণ্য হবে মানুষের কাছে। আপনি দেখেন বাড়ির মধ্যে যদি আপনি বলেন এটা করা হারাম, ওটা করা হারাম, এটা করিস না, ওটা করিস না, তখন সমস্ত মানুষের কাছে আপনার আপনি হয়ে যাবেন চোখের বালি। আপনি দেশের লোক আপনাকে খারাপ ভাববে, দেশের লোক আপনাকে খারাপ ভাববে, গ্রামের লোক আপনাকে খারাপ ভাববে, জামাতের লোক আপনাকে খারাপ ভাববে। কেন ভাববে? যেহেতু আপনি সবসময় খুটখুট করেন। কি খুটখুট? তাদের কাছে খুটখুটি কি? তাদের কাছে এই যে ভালো কাজের আদেশ করলেই খুটখুটে হয়, খারাপ কাজের নিষেধ করলেই খুটখুটে হয়, পছন্দ হবে না, ঘৃণিত, এমন মুমিন হয় ঘৃণিত সমাজে। আর তখন ধৈর্য ধরতে হয়, তখন ধৈর্য ধরতে হয় যখন আপনার বিরুদ্ধে নিজের আবার অনেকে বলে ঘর সামাল গা, বুঝতে হয়তো আপনার কোনো ত্রুটি থাকে, আপনার বাড়ির কোনো ত্রুটি থাকে, তখন বাড়ির তুটি ধরিয়ে আপনাকে কষ্ট দিয়ে বলবে কি, নিজের ঘর সামলকে তখন পরের কথা বলবি, আপনাকে কষ্ট দেবে, সেখানেও আপনাকে ধৈর্য ধরতে হবে। সব জায়গাতেই ধৈর্য ধরা হলো বিশাল জিনিস। ধৈর্য ধরতে না পারলে আপনি কিন্তু ধৈর্য ধরতে না পারলে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যে আল্লাহ তাআলা বলছেন যে তারা কোনদিনই মানুষ সবাই ক্ষতিগ্রস্ত লাভবান হতে পারবে না, যদি সে চারটে কাজ করে তবে লাভবান হতে পারবে। চারটে কাজ কি কি? চারটে কাজ কি কি? ওয়াসাউ বিল কি বলে, ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে, আর ঈমানের সাথে নেক আমল করতে হবে, যদিও নেক আমল ঈমানের ভিতরেই, তাই না? আর ওয়াসাউ বিল হক, হকের ওসিয়ত করতে হবে, আর ওয়াসাউ বিস সবর, সবর ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য এক অপরের প্রতি ধৈর্য ধারণ করতে হবে, তবেই আপনি দাওয়াতের কাজে লাভবান হবেন, উপকৃত হবেন। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা উদ্ধৃত করে বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজে আদেশ করো, মন্দ কাজে বাধা দান করো, ওয়াসবির আমা আসাবাক, আর এই কাজ করতে গেলে তোমার কষ্ট হবে, সেই কষ্টে তুমি ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এটা হচ্ছে খুবই দৃঢ় সংকল্পতার কাজ, দৃঢ় সংকল্পের কাজ, যে তুমি এই সব কাজে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ না করতে পারলে তোমার দাওয়াত সফল হবে না। দায়ীকে দুটি দিক থেকে ধৈর্য ধারণ করতে হবে, যাকে আহ্বান করছেন তার কথা ও কর্মকাণ্ডের উপর ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় যাকে আপনি দাওয়াত দিচ্ছেন সে আপনাকে অনেক কথা শোনাবে, অনেক কথা শুনিয়ে আপনাকে ক্ষান্ত করতে চাইবে, আপনি ক্ষান্ত হবেন না, বরং ধৈর্য সহকারে তার কথা সহ্য করে নেবেন, একটু হজম করে নেবেন। এখানে বহু লোক আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, কিন্তু ধৈর্য ধরে না তার সঙ্গে অ্যাকশন নিলে পরে কি হতো, সে দূরে সরে যেত, কিন্তু যে দুশ্মন ছিল সে একদিন দোস্ত হয়ে ফিরে এসেছে। এরকমই হয়, এইরকমই হয়, ইতফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিউন হামীম। যদি আপনি সৎভাবে তার সঙ্গে আচরণ প্রদর্শন করে, বেশ ভালো আচরণ প্রদর্শন করে বিষয়টাকে মিটমাট করে নিতে পারেন, তো যার সঙ্গে আপনার দুশ্মনী ছিল সে একদিন কিসে পরিণত হবে, বন্ধুতে পরিণত হবে। এইরকম ধৈর্যের সাথে যদি আপনি সামনে নিতে পারেন তাহলে নিশ্চয়ই সে আপনার কাছে আসবে। দায়ের উচিত নয় তাড়াহুড়া করা, কারো সামনে দাওয়াত দান করা তাড়াহুড়া করে দাওয়াত দেওয়া উচিত না। মানে দাওয়া মানে কিসের তাড়াহুড়া? উপকারে ফল লাভে তাড়াহুড়া করা উচিত না। একজনকে দাওয়াত দিলেন দিলেন দিলেন, লাভ হয় না, কিন্তু কি করতে হবে? আশা ভঙ্গ করলে হবে না, নিরাশ হলে হবে না, অধৈর্য হলে হবে না, তাকে বারবার দাওয়াত দিতে হবে। উপযুক্ত স্থান কাল অবস্থা অনুসারে দাওয়াত দান করা উচিত, যাকে দাওয়াত দান করা হচ্ছে তার অবস্থার প্রতি দেখা উচিত এবং লক্ষ্য রাখা উচিত যে এখন দাওয়াত কবুল করতে সে প্রস্তুত কি না। অপ্রস্তুত অবস্থায় আছে আপনি তাকে দাওয়াত দিতে বললেন, সে একটা বালা মুসিবতে আছে আপনি তাকে দাওয়াত দিতে বললেন, সে বেচারি কোনো কষ্টে ভুগছে আপনি তাকে দাওয়াত দিতে গেলেন, তখন গ্রহণযোগ্য হবে না। সেই হিসাবে আপনাকে খেয়াল রাখতে হবে যে সে কোন অবস্থাতে আছে। কাউকে হেদায়ত দান করা অথবা হেদায়ত গ্রহণ করিয়ে দেওয়া দায়ের আসল দায়িত্ব নয়, একথাটা সবসময় মনে রাখতে হবে। অনেকে মনে করে যে দায়ের দায়িত্বে আছে হেদায়ত পৌঁছে দেওয়া, 30 বছর ধরে মিয়া এখানে কাজ করছে, একটা লোক হেদায়ত পেল না, আরে হেদায়ত কি আমার হাতে আছে নাকি? হেদায়ত তো আল্লাহর হাতে আছে, যার তৌফিক হবে সে হেদায়ত পাবে, দায়ের কি দোষ তাতে? দায়ের কোনো দোষ নাই, ঠিক আছে, তোমার দাঁড়াতে 30 ঘন্টার ভিতরে 30টা লোক ভালো হয়ে গেল সেটা তোমার আল্লাহ তোমার প্রতি তৌফিক দিয়েছে, কিন্তু আমাকে দোষ দিচ্ছ কেন? আমি কি অন্যায় করেছি? যদি তোমার আমার দাওয়াতের পদ্ধতি ভুল আছে তাহলে বলো, পদ্ধতি যদি ভুল হয় আমার কাছে এসো আমাকে বলো, কিন্তু পিছনে এইভাবে মানে গাঁট কাটা আর পিছনে কথা বলা, মানুষকে বিভ্রান্ত করা, এটা কোনো ভালো মানুষের কাজ না। কাউকে হেদায়ত দান করা অথবা হেদায়ত গ্রহণ করিয়ে দেওয়া দায়ের আসল দায়িত্ব নয়, এ দায়িত্ব মহান আল্লাহ নবীদের উপর অর্পণ করেননি, তাহলে দায়ের উপর অর্পণ না করে করা অধিকতর উপযোগী। তাই হিকমতের সাথে দাওয়াত পৌঁছে দেওয়াই হল দায়ের কর্তব্য, হিকমত অবলম্বন করতে হবে। হিকমত অবলম্বন করতে হবে, ব্যবহার সুন্দর দেখিয়ে মানুষকে দাওয়াত দিতে হবে। হট করে কেবল অপরকে অপরের গায়ে কাদা ছিটিয়ে ফায়দা লোটা কোন লাভ হবে না। অপরকে মানুষের দাওয়াতের দিন থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের মুষ্টিমেয় কত লোকের লাভ নিতে গিয়ে কোন লাভ হবে না। সুতরাং হিকমত অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদুয়া ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ, বিল হিকমাহ, হিকমতের সাথে মানুষকে আহ্বান করো, খবরদার, আকর্ষণ করো, বিকর্ষণ করো না, সহজতা অবলম্বন করো, কঠোর করো না, মানুষকে বিতঃসদ্ধ করে দিও না, মানুষকে দূরে সরিয়ে দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষ আসান করো, সহজ করো, মিষ্টি কথা বলো, খবরদার কাউকে দূর দূর করে, গালিমন্দ করে, ডাঁট ধমক করে দাওয়াতের কাজ করবে, এ কাজ তোমার ফলপ্রসূ হবে না। মা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের উপরে দায়িত্ব হলো কেবল পৌঁছে দেওয়া। সুতরাং পৌঁছে দেওয়ার দায়িত্ব, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তোমার দায়িত্ব নয় যে তুমি কাউকে হিদায়ত করবে, তোমার দায়িত্ব হলো কেবল পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা যাকে চান তিনি হিদায়ত করেন। দাওয়াত দান করতে ধৈর্য ধারণ করা, এরকম দুটি দিক রয়েছে। দাওয়াতের সুদূর প্রসারী পথের উপর সবুর করতে হবে, লম্বা পথ, দাওয়াতের পথ লম্বা পথ। আপনার যখন থেকে আপনি দাওয়াত দিতে শুরু করলেন আজীবন আপনার দাওয়াত দিতে হবে, আর সেই কষ্টকর। জেনে রাখবেন যে সে পথ কিন্তু ফুল বিছানা নয়, কুসুম আস্তীর্ণ নয়, সে পথ, সে পথ হল বন্ধুর। বন্ধু মানে কি? বন্ধুর মানে কি? বন্ধুর মানে কঠিন, বন্ধু মানে সাদিক না, বন্ধুর মানে কঠিন পথ, এবড়ো খেবড়ো পাথরের পথ, সে পথে কিন্তু ফুল বিছানা নেই। সুতরাং যখনই মানুষের হৃদয়ে ইমানের কিরণ পড়বে এবং শিক্ষার কিছু অংশ আল্লাহ তাকে দান করবেন, তখনই তার উপর দাওয়াতের আমানত বহনের দায়িত্ব অর্পিত হবে। এই রীতিনীতির উপর আল্লাহ নবীগণ, এই উম্মতের সালাফ সালেহিনগণ, পূর্বসূরিগণ চলেছেন, একই নীতিতে চলেছেন। নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে মানুষকে আহ্বান করেছিলেন, তিনি আল্লাহর দিনের খিদমতের জন্য সব কিছু ওয়াকফ কোরবানি করে দিয়েছিলেন। আপনি কদিন করেছেন, কদিন ধৈর্য ধরলেন? তাতে ফল লাভে শীঘ্রতা করা কোনো অর্থ হয় না। দাওয়াত দান করতে গিয়ে কষ্ট সহ্য করতে হবে। দাওয়াত দান করতে গেলে দায়ী মানসিক ও দৈহিকভাবে কষ্ট নির্যাতনের সম্মুখীন হতে পারে, শিকার হতে পারে, সেক্ষেত্রে তাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ ইবনে ওয়াক্কাস বলছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, কাদের কষ্ট বেশি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসালু ফাল আমসালু মিনান নাস, সর্ব বেশি কষ্টের শিকার হন কারা? নবীগণ, তারপর সালিহিনগণ, আউলিয়াগণ, তারপরে তাদের কাছাকাছি লোকগণ। যত ভালো লোক হবে তার কষ্ট তত বেশি হবে। বাধা মুসিবত, মানুষের কাছ থেকে কষ্ট ইত্যাদি, সাংসারিক কষ্ট, পার্থিব্য কষ্ট তাদের বেশি হবে। ভালো লোক বলে যে সে কষ্ট পাবে না তা নয়, বরং ভালো লোক বলেই তার কষ্ট বেশি হবে। দায়ীর উচিত আত্মমর্যাদা রাখা। আত্মমর্যাদা কিভাবে রাখবেন? যাতে করে কোনো জায়গাতে আপনি নিজের প্রেস্টিজ নষ্ট করবেন না। অনেক জায়গায় দাওয়াত দিতে গিয়ে নিজের প্রেস্টিজ চলে যায়, সেই রকম প্রেস্টিজ নষ্ট করার প্রয়োজন নেই। নিজের প্রেস্টিজ না রাখলে, আত্মসম্মান না রাখলে, হ্যাঁ, আপনি কোন জায়গায় গেলেন, চাইতে শুরু করলেন, যেখানে যদি ভিক্ষা চান, হ্যাঁ হুজুর, হাত পেতে চাইতে শুরু করেছে। আমি শুনেছি কোন কোন দোকানে গিয়ে যদি 5টা টাকা কমিয়ে দিতে বলা হয়, দাম কম করুন, এটা মানুষ খারাপ মনে করে। বহু মানুষ আছে যে হুজুর মানুষের এসব চলবে না, আমাদের চলবে কিন্তু হুজুরের চলবে না, 5 টাকা কম নিতে বলছে, তো দেখো হুজুর কেমন 5 টাকা কম করতে। ভাই তোমার যদি না চলে, তোমার যদি লাভ না হয়, বলো হুজুর হবে না, হুজুরের এটা বলা অন্যায় হয়ে যায়। এর থেকে বেশি খারাপ হলো যদি আপনি কারো কাছে, মানুষের কাছে চান, হাত পাতে চাইলে, তখন আপনি ছোট হয়ে গেলেন। মানুষের কাছে চাইলে মানুষ ছোট হয়ে যায়, দান চাইলে প্রতিদান চায়, আর সে প্রতিদান দেওয়ার ক্ষমতা না থাকলে মানুষ ছোট হয়ে যায়। এই জন্য কারো কাছে হাত পাতবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিক্ষা ছিল, খবরদার কারো কাছে কিছু চেয়েও না। এমনকি সাহাবাগণ উটের পিঠে থাকলে, ঘোড়ার পিঠে থাকলে, হাত থেকে যদি চাবুকটা পড়ে যেত নিচে, তো তিনি নিজে নিচে নেমে এসে চাবুকটা গ্রহণ করতেন, তবুও কাউকে বলতেন না, ভাই আমাকে চাবুকটা তুলে দাও। কেন? কারণ যার কাছে আমি চাইবো তার কাছে আমি ছোট হয়ে যাব। সত্যি যদি এমন মানুষ দেখেন যে মানুষের ভিতরে আপনার প্রতি ভক্তি নেই, তাকে আপনি বলবেন না। কিন্তু যে মানুষ এরকম আছে যে সে নিজে প্রেস্টিজ বোধ করে, তখন আপনিও নিজের প্রেস্টিজ বজায় রাখার জন্য তার কাছে আপনি চাইবেন না, আর না চাইলে তখন আপনার প্রেস্টিজ বজায় থাকবে। এমন কাজ করবেন না যাতে আপনার প্রেস্টিজ চলে যায়, এমন লিবাস পরবেন না যাতে আপনার প্রেস্টিজ চলে যায়, এমন এমন এমন আচরণ প্রদর্শন করবেন না যাতে আপনার প্রেস্টিজই না থাকে, আত্মসম্মান হারিয়ে যায়। আপনি বাজারে যাচ্ছেন, আপনার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, আর আপনার স্ত্রীর মুখে কাপড় নেই, তখন লোকে কি বলবে? সম্মানে আপনার লাগবে না, লাগবে না। দেখো হুজুর মানুষ লম্বা লম্বা কথা বলে, ওর বউ দেখো, ওর মেয়ে দেখো, ওর বোন দেখো, বলবে বলবে না। সুতরাং আত্মসম্মান বজায় রেখে আপনাকে চলতে হবে, এটাই হচ্ছে বড় কথা। শেষ কথা হলো যে দায়ীকে যে হতে হবে, দায়ীকে কি হতে হবে, এটা মূল সারসংক্ষেপ বলা হচ্ছে। দায়ীকে একজন সংস্কৃতিমান হতে হবে। সংস্কৃতিমান কাকে বলে হুজুর? প্রথমত ইসলামী শরীয়তে জ্ঞান অর্জন করতে হবে, ইসলামী শরীয়তে জ্ঞান অর্জন করতে হবে। কারণ আপনি দাওয়াত দেবেন আর শরীয়তে জ্ঞান যদি আপনার না থাকে, কিসের দাওয়াত দেবেন? দাওয়াতটা কিসের দেবেন? আপনার কাছে আপনি যদি বাদামওয়ালা হন, টুনটুনি বাজিয়ে বাদাম বিক্রি করেন, যখন কিনতে গেলেন তখন বাদামই নেই, তাহলে আপনি কিসের কিসের জন্য টুনটুনি বাজাচ্ছেন? হ্যাঁ, যে জিনিস আপনার কাছে নেই, মানুষকে আপনি যে জিনিসের জন্য আহ্বান করছেন সেই জিনিসই আপনার কাছে নেই, তো আপনি দাওয়াত কিসের দেবেন? সুতরাং আপনার কাছে ইলমি হাতিয়ার থাকা দরকার। দাওয়াতের পথে জিহাদ করতে হলে ইলমি হাতিয়ার সংগ্রহের দরকার। কোরআন হাদিসের জ্ঞান রাখতে হবে, রাসূলের সিরাত সুন্নতের জ্ঞান রাখতে হবে, এবং তার উপরে আমল করতে হবে, আগেই বলা হয়েছে। নম্বর দুই, ঐতিহাসিক সংস্কৃতি সংগ্রহ করতে হবে, ইতিহাস জানতে হবে, ইসলাম ইতিহাস কোথায় কি হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পরে খেলাফতের জামানায় কি হলো, তারপরে কিভাবে মুসলমানদের দুরবস্থা হলো, আমাদের দেশে কিভাবে মুসলমানরা নিজেদের সিংহাসন, নিজেদের গৌরব হারিয়ে গেল, নিজেদের মর্যাদা চলে গেল, এই সমস্ত ইতিহাস আপনাকে জানতে হবে। ভাষাগত দিক থেকে এবং সাহিত্যিক দিক থেকে সংস্কৃতিবান হতে হবে। ভাষা যদি দুর্বল হয় তাহলে আপনার কাছ থেকে সহজে শিক্ষিত মানুষরা দাওয়াত গ্রহণ করবে না। জানি না আমার ভাষা কেমন, তবুও অনেক লোকে বলে হুজুরের ভাষা বুঝতেই পারি না। একজন বলছে কি, হুজুর তো কেরলা, কষ্ট করে বাংলা বলছে। আমার বাংলা নাকি খুবই কষ্ট, বুঝতে কষ্ট হয়, কেরলা ভাষা, উনি কেরলার লোক, কষ্ট করে বাংলা বলছে, ওনার বাংলা বুঝতেই পারি না। ভাষা যদি শুদ্ধ না হয়, ভাষা যদি ভালো না হয়, আমার ভাষা অনেকে বলে না হুজুরের ভাষা খুব পরিষ্কার, সব বোঝা যায়। হ্যাঁ, আর অনেকে যাদের ওই যে সিলেট মার্কা, সিলেটি ভাষা কিংবা নোয়াখালী, তারা ওটা সব থেকে কঠিন কথা, চট্টগ্রামের ভাষা, যেখানে সাইদি সাহেব কি বলছে জানা যাও, বাংলা জানাজা পড়া হয়েছে, সেই রকম ভাষা তাদের মতো লোক যদি বাংলা বুঝতে না পারে, তাহলে আমার করার কিছু নেই। ভাষা তো স্পষ্ট করে বলছি, বইয়ের ভাষা বলছি, তাদের যদি তারা বুঝতে না পারে তাহলে তো আমার করার কিছু নেই। সুতরাং যথাসাধ্য ভাষা সুন্দর করতে হবে, যাতে করে সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে এমন ভাষা যদি আপনি প্রয়োগ করেন। এবার কথা হচ্ছে কি, সবাই বুঝতে পারে এমন ভাষা তো জানা মুশকিল। আমি এক এলাকার লোক, বাংলাদেশেরই এক জেলার ভাষা অন্য জেলাতে বোঝে না। এখন তো এটা জরুরি হতে পারে না যে আমি যে জেলার লোক, আপনি যে জেলার লোক, আমাকে সেই জেলার ভাষা বলতে হবে। এটা কি কেউ বলতে পারে? এটা কি হতে পারে? এক জায়গায় দাওয়াত দিতে গেল, সে বলছে না হুজুরকে দেখো না, হুজুর ইন্ডিয়ার মানুষ, ওর ভাষা আলাদা, আমাদের জেলার লোককে ডাকতে হবে। তা তুমি কোন জেলার লোক, তোমার জেলার কি সমস্ত লোক আছে না অন্য জেলার লোক আছে? তাহলে অন্য জেলার লোক তোমার ভাষা যদি না বোঝে, তাহলে তোমাকে তোমার বক্তৃতা করা ওখানে ঠিক না? এটা কোনো জরুরি না যে একটা লোককে তার স্থানীয় ভাষা সবাইকে সব বুঝতে হবে। আমি যখন লঙ্কা বলি তখন আপনাদের অনেকেই বুঝে না, অনেকে শ্রীলঙ্কা মনে করে। কিন্তু ভাই, লঙ্কা একটা বাংলা ভাষা যদি কেউ না বোঝে তো আমি কি করবো? তখন জিজ্ঞেস করলেই হয় মরিচ, মরিচকে লঙ্কা বলে। আপনি যদি শ্রীলঙ্কা মনে করেন, এমন কিছু ভাষা আছে যে সবাই বুঝবে তার কোনো জরুরি না। শিক্ষিত অশিক্ষিত বহু মানুষ আছে, এবারে শিক্ষিতরা বুঝবে, অশিক্ষিতরা বুঝবে না, যারা বুঝবে না তারা জিজ্ঞেস করে নেবে। এবার অশিক্ষিত যদি না বুঝে তার মানে আমার দাওয়াতি পদ্ধতি ভুল, আমার কথাটা ভুল, আমার ভাষা ভুল, এই বলাটাও বড় ভুল, এই সাবধান হতে হবে। সুতরাং ভাষা যথাসম্ভব কি করতে হবে, ঠিক করে নিতে হবে, যাতে সাধারণ বেশিরভাগ মানুষ বোঝে, সবাই যে বুঝবে এটা কোনো জরুরি নয়। চার নম্বর হচ্ছে মানসিক সংস্কৃতি, যেমন মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, তার মানে মানুষের যে মনের একটা ব্যাপার আছে সেইগুলো বোঝার মতো একটা ক্ষমতা থাকতে হবে। তার সেই সাথে ভূগোল, হ্যাঁ ইতিহাস, ভূগোল আপনি জানবেন, ভৌগোলিক ব্যাপার, ভৌগোলিক ব্যাপার বোঝেন কাকে বলে ভৌগোলিক ব্যাপার? ভৌগোলিক ব্যাপার অনেকে বোঝে না। যেমন আমি এক জায়গায় গেলাম, যে ওয়াজ করলাম, ওয়াজ করার পর সে লোক আমার কাছে এলো, আমি হেলালকে সঙ্গে নিয়ে গেছিলাম। কেউ জিজ্ঞেস করলো হুজুর কোন ডিস্ট্রিক্ট, আমি হেলালকে বলতাম যে হেলাল আপনি বলেন কোন ডিস্ট্রিক্ট, কেন আমি যদি বলি যে আমি অমুক ডিস্ট্রিক্ট, লোকে বুঝবে না। হেলালকে বললাম যে হেলাল তুমি আপনি বলুন এরকম দৃষ্টি, হেলাল নিজে দৃষ্টিকে নাম করত হয় এরকম। এবার হুজুর মাশাআল্লাহ আপনি খুব সুন্দর ওয়াজ করলেন আপনার দৃষ্টি। আমি বললাম যে ভাই দৃষ্টি যা হবে হোক, আমি তো আর তখন কাউকে কাছে পাইনি। আমি বললাম আমার দেশ হচ্ছে ইন্ডিয়া, আপ ইন্ডিয়া কা হ্যায় বাংলা মে আওয়াজ করতা হ্যায় মাশাআল্লাহ বহুত আচ্ছা লাগতা হ্যায়। তো আমি বললাম আমি যে বাংলা বলছি তো আপনি আপনি কেন হিন্দি বলতে শুরু করলেন কেন? তো বলছে ইন্ডিয়া কা আদমি হিন্দি বলতা হ্যায়, কারণ ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কি বাংলা নেই, ভৌগোলিক জ্ঞান নেই, এই লোকের ভৌগোলিক জ্ঞান নেই, কোথায় কোথায় বাংলা বলা হয় এ জ্ঞান নেই। সে পরে এই জন্যই বললো যে ইন্ডিয়াতে বাংলা হয় না, তার তার মানে কলকাতাতে নেই যে ইংরেজি ইন্ডিয়াতে বাংলা, কেন ইন্ডিয়ার আপনি শোনেন না কলকাতা থেকে রেডিওতে বাংলা বলা হয়? তো বলছে ও তো বিবিসি লন্ডন থেকে বলা হয়, তাহলে কি বিবিসি লন্ডন লোকেরা কি বাঙালি নাকি? আমার মা আল্লাহ খুব সুন্দর কথা বলেছে, আপনার সঙ্গে আর কিছুই বলার নেই, বুঝতে পারলেন? তার মানে কলকাতা থেকে যে বাঙালিটা বাংলা বলা হয় সেটা বিবিসি লন্ডনের মতোই সেন্টার থেকে বলা হয়, সেখানকার লোকেরা বাঙালি নয়। এমনকি এখানকার এক দায়ী এক অবিবেচক সমালোচক দায়ী আমার জন্য বলেছে বাঙালি নয়, তার মানে তার উদ্দেশ্য হলো বাংলাদেশি নয়, তার উদ্দেশ্য হলো বাংলাদেশি নয় কিন্তু বলেছে বাঙালি নয়। আমার আমার মুদির অবাক হয়ে জিজ্ঞেস করি তুমি বাঙালি নাও? আমি এত লোক আছে বাঙালি তাদেরকে জিজ্ঞেস করি আমার বাঙালি নাও বাঙালি, বলছে না অমক বললো যে তুমি বাঙালি নাও, না সে ঠিকই বলেছে আমি বাংলাদেশি নই এই জন্য বলেছি বাঙালি নয়। দেশগত জাতীয়গত ভাষার পার্থক্য নিয়ে এক অপরকে ছোট করে হুজুরের জাত কিছু আছে যারা অপরকে ছোট করে নিজের ফায়দা লুটতে চায়, এরকম দাওয়াতের কোন কাজ হবে না। এইভাবে যদি তুমি দাওয়াত দাও মানুষকে এইভাবে দিতে শ্রদ্ধ করো, তোমার প্রতি মানুষের ঘৃণা শত ঘৃণা আর তোমার প্রতি মানুষের শত ছি এবং থু, এইরকম করে কোনো কাজ হবে না। অপরকে ছোট করে শুধু ভাষাগত ভাষা, হ্যাঁ ভাষা হুজুরের ভাষা, ইন্ডিয়ার মানুষ ও অমুকের মানুষ আমেরিকার মানুষ, আরে তার সাথে কি সাথ আছে? আমেরিকা তো দুশ্মন হলে আমেরিকা মুসলমান তো দুশ্মন না, ইন্ডিয়ার দুশ্মন হলে ইন্ডিয়ার সমস্ত দুশ্মন রাজনৈতিক খ্যাতি খাতে, তো ইন্ডিয়া যদি দুশ্মন হয় তো ইন্ডিয়ার মুসলমানরা তো দুশ্মন হয়ে গেল। যারা ভালো মুসলমান তারা সারা বিশ্বে সবাই কি ভাই ভাই, ইন্নামা আল মুমিনুনা ইখওয়া, সব ভাই ভাই ভাই ভাই। জাতিগত ভৌগোলিক সীমারেখা মানুষকে ছিন্ন বিচ্ছিন্ন মুসলমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে না। কথা ভৌগোলিক জ্ঞান রাখতে হবে, কোথায় কোথায় বাংলা বলা হয়, হ্যাঁ কিভাবে কোথায় ভাষা বলা হয় ইত্যাদি জ্ঞান হুজুরকে রাখতে হবে। এখন হুজুর যদি বলে ইন্ডিয়া তো বাংলা হয় তা জানতে হবে হুজুরের জ্ঞান হচ্ছে ছোট্ট মত, ছোট্ট মত মাথায় সমাজদানি ছোট, সে কিন্তু সমাজের কম আছে, এই জন্য প্রেস্টিজ বজায় রাখার জন্য হয় এইসব কথা বলবো না, আর না হয় অন্তপক্ষে জ্ঞানটা রাখবো। আধুনিক জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হওয়া, আধুনিক জ্ঞান মোটামুটি যে আধুনিক ইন্টারনেট অমক তমক নতুন যে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে সেই সম্পর্কে আপনাকে জ্ঞান মানে সঞ্চারণ করতে হবে, বাস্তবতা সম্পর্কে জ্ঞান রাখতে হবে। বাস্তবতা সম্পর্ক মানে ইসলামী বিশ্ব সম্পর্কে জ্ঞান থাকা এবং ইসলাম বিরোধীদের সম্পর্ক জ্ঞান রাখা উচিত। আপনার দোস্ত কে, আপনার দুশ্মন কে আপনাকে জানতে হবে, কে আপনার শত্রু কে আপনার বন্ধু এটা আপনাকে চিনতে হবে। এই চিনতে না পারলে পরে আপনি ধোকা খাবেন, তাই না? আপনি ধোকা খাবেন কোন গর্তে সাপ থাকে, কোন গর্তে বাঘ থাকে, কোন গর্তে আপনার দুশ্মন থাকে আপনাকে জানতে হবে, নচেত গর্তে পেশার করতে গিয়ে তাই না বিচ্ছু সাপ আপনাকে দংশন করে বসবে। বাস্তব জ্ঞান রাখতে হবে। সর্বশেষ যেটা দায়ী দরকার, সর্বশেষ যেটা দায়ী দরকার সেটা হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থায় তার হাওয়ারি থাকতে হবে, ভক্ত থাকতে হবে, শিষ্য থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে এসেছিলেন, সাহাবারা যদি সঙ্গ না দিতেন, মদিনার আনসাররা যদি জায়গা না দিতেন, ইসলামী দাওয়াত সফল হতো? এই জন্যই ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর সহযোগী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হও, আল্লাহকে সাহায্য করো। কামা ক্বালা ঈসা ইবনু মারিয়াম আলিল হাওয়ারিয়্যীনা মান আনসারি ইলাল্লাহ, ঈসা আলাইহিস সালাম হাওয়ারিদেরকে বলেছিলেন যে আমার আল্লাহর জন্য সাহায্যকারী কে আছে? ক্বালাল হাওয়ারিয়্যীনা নাহনু আনসারুল্লাহ, তখন হাওয়ারিরা বলল আমরাই হচ্ছে আল্লাহর জন্য আপনাকে সাহায্যকারী। প্রত্যেক দায়ীর জন্য সাহায্যকারী শিষ্য চাই, ভক্ত চাই, যে ভক্ত হুজুরের কথা অপরের কাছে পৌঁছে দেবে, হুজুরের সম্মান হুজুরের মান হুজুরের বুজুর্গি মানুষের কাছে প্রচার করবে, আর সেই যখনই হুজুর হুজুরের কথা অন্যের কাছে প্রচার করবে, তখন তার আকর্ষণের আরেকটা লোক এসে হুজুরের কথা শুনবে। আর যদি মুনাফিক থাকে, দাসের লোক আসে মুনাফিক, হুজুরের দাসে বসে মুনাফিক, এই মুনাফিক আমার কাছে যা শুনে উল্টে অন্য জায়গাতে গিয়ে উল্টো ভাবে প্রচার করে, আমি বলি পিয়াজ হারাম হ্যায়, সে বাইরে গিয়ে বলে পিয়াজ হারাম হ্যায়, এইভাবে যদি প্রচার করে মুনাফিক যদি হয়, তাহলে পরে আমার লোক কম হয়ে যাবে। এই জন্যেই সব থেকে খুব সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ তাআলা যেমন নবীদের জন্য সাহাবী তৈরি করেছিলেন, তেমনি প্রত্যেক দায়ের জন্য ভক্ত দরকার, শিষ্য দরকার, যাকে চেলা বলা হয়। চেলা, চেলা না থাকলে পরে দাওয়াত সফল হয় না। যারা ছাত্র থাকবে, মানে আপন ছাত্র, তারপরে ঐকান্তিক ছাত্র, একনিষ্ঠ ছাত্র, ভক্ত শিষ্য, যারা হুজুরের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেবে, মানুষকে আকর্ষণ করবে, দর্শে নিয়ে আসবে, এটা কিন্তু বড় কথা। কিন্তু যদি মুনাফিক হয়, যে মুনাফিক হয়ে মা হুজুরের অপপ্রচার চালাবে, অপপ্রচার চালাবে, যে বলবে যে হ্যাঁ অমুক তো ঠিকই আছে, কিন্তু অমুক করে, অমুক পোষে, অমুক করে, অমুক অমুক জামাতকে সহযোগিতা করে, অমুককে ঘৃণা করে, অমুককে এই করে, তাহলে পরে এই মুনাফিকের জন্য আপনার দাওয়াত অসফল থেকে যাবে, সফল হবে না। আর বাড়ির লোক, পরিবেশের লোক যদি তার সমর্থক না হয়, তার দাওয়াত সফল হবে না। আপনি দায়ী, কিন্তু আপনার বোন যদি খারাপ হয়, আপনি দায়ী, আপনার মা যদি খারাপ হয়, কিংবা ভাই যদি খারাপ হয়, কিংবা বাপ যদি খারাপ হয়, তাহলে আপনি দাওয়াতের ময়দানে অগ্রসর হতে পারবেন না, আপনার পরিবার আপনাকে পিছন দিকে টানবে। কেন না? তাদের তাদের সম্মানের কারণে, তাদের যেহেতু সম্মান নষ্ট হচ্ছে, তাদের যেহেতু বদনাম হচ্ছে, সেই বদনামের ফলে আপনারও সম্মান নিচুমুখী হবে, নিচুগামী হবে, মানুষ তখন গ্রহণ করবে না। জেনে রাখবেন যে দাওয়াতের ব্যাপারে যদি নিজের বাড়ির লোক সহযোগিতা না করে, তাহলে বড় কঠিন, বরং যদি বিরোধিতা করে। নূহ আলাইহিস সালামের স্ত্রী দাওয়াতের বিরোধিতা করেছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী দাওয়াতের বিরোধিতা করেছিল, ফলে দাওয়াত অনেক অসফল হয়েছিল। তবু আল্লাহ যখন চাইবেন যে দাওয়াতকে সফল করবেন, তখন তো করবেন, তখন তো হবেই। কিন্তু বাড়ির লোক যদি সহযোগিতা না করে, তার শিষ্য ভক্ত যদি না থাকে, তার দাওয়াত বহু অসফল থেকে যাবে, পিছনে থেকে যাবে। এই জন্য দায়ের জন্য সব থেকে বড় সফলতা হলো তার শিষ্য তৈরি হওয়া। শিষ্য তৈরি হয়ে গেলে, ভক্ত তৈরি হয়ে গেলে, সেই ভক্তদের মাধ্যমে, সেই শিষ্যদের মাধ্যমে দাওয়াত পৌঁছে যাবে, দাওয়াত ছড়িয়ে যাবে। এটাই হচ্ছে দাওয়াতের সব থেকে শ্রেষ্ঠ পদ্ধতি। আর সবসময় দূরে থাকতে হবে মুনাফিকদের কাছ থেকে, মুনাফিক সম্পর্কে সতর্ক থাকতে হবে, দুষ্ট দুশ্মনকে চিনতে হবে। তাই দাওয়াতের কাজ সহজ না। এক আগেই বললাম যে দাওয়াতের কাজ, দাওয়াতের পথ হলো বন্ধুর, দাওয়াতের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, সেই পথে কিন্তু ফুল বিছানো নেই, সেই পথ হচ্ছে কাঁটা বিছানো পথ, সেই পথ হচ্ছে পাথরগ্রস্ত পথ। পথ চলতে গেলে আপনার পা ফাটবে, পা কাটবে, পা পিছলে যাবে, সেই তার উপরে ধৈর্য ধারণ করতে হবে এবং যথাসাধ্য আল্লাহর কাছে দাওয়াতের কাজের জন্য সহযোগিতা চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সাহায্য করো, দুঃখ আমারে দিও না, কিন্তু ধৈর্য দিও সহিবারে, দুঃখ মোরে দিও দিও না কভু, ধৈর্য দিও সহিবারে, ধন্য করো আমার জীবন তোমার বাণী বহিবারে। এই দোয়া করে সবসময় অগ্রসর হতে হবে। আসুন আমরা দাওয়াতের পথে অগ্রসর হই, আমরা সবাই মিলে হাতে হাত ধরে, কানে কান মিলিয়ে দাওয়াতের পথে অগ্রসর হই। আসুন আমরা ইসলামের দিকে মানুষকে আহ্বান করি, ইসলামের দিকে, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। আল্লাহ তাআলা বলেছেন ওমান নাহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো লোক কে আছে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং ভালো কাজ করে আর সে বলে আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।